أشهد أن لا إله إلا الله. রেইন রস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নূরাইন, এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ একেবারে শুরু থেকে শুরু করব, অর্থাৎ খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খলিফা হওয়ার আগের যে জীবন, সেই জীবনের বিভিন্ন ঘটনাগুলো, তার ব্যাকগ্রাউন্ড, নাম, জন্ম, বংশ পরিচয়, এভাবে শুরু করে কিভাবে তিনি এই উম্মার সাহাবিদের মধ্যে তৃতীয় শ্রেষ্ঠ সাহাবি হিসেবে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন, সেই বিষয়গুলো, সেই পটভূমি এবং পেছনের ঘটনাগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং একই সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে যে আগের সেই ঘটনাগুলো, এগুলো পুনরাবৃত্তি নয়। অনেকের কাছেই মনে হতে পারে আবারও সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সঙ্গে সংযুক্ত ঘটনাগুলো, মক্কার ঘটনা, মদিনার ঘটনা, সেই সময় উসমান রাদিয়াল্লাহু আনহু তার জীবনী, এগুলো কোনো পুনরাবৃত্তি নয়। যদিও একই ঘটনাকে, মূল ঘটনাগুলো একই, সেগুলিকে উল্লেখ করা হবে, কিন্তু সেই ঘটনাগুলোতেও নতুন বিষয় আমাদের জন্য থাকবে, এই কারণে যেহেতু এখানে ঘটনাগুলোকে আলোচনা করা হচ্ছে উসমান ইবনে আফফানকে মূল ফোকাসে রেখে। এবং একই সঙ্গে যখন সেই ঘটনাগুলোকে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে প্রতিবারই আমরা আমাদের জন্য কিছু না কিছু উপকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আশা করতে পারি। কাজেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই ঘটনাগুলো শিক্ষার মাধ্যমে আমাদেরকে উপকৃত করেন এবং আমাদের মধ্যে বারাকা দান করেন। শুরুতেই রয়েছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তার নাম, বংশ পরিচয়, তার কুনিয়া বা উপনাম ইত্যাদি বিষয়গুলো। উসমান ইবনে আফফান, তার যে বংশ পরিচয় সেটা হচ্ছে উসমান ইবনে আফফান ইবনে আবুল আস ইবনে উমাইয়া ইবনে আব্দে শামস ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কেলাব। সুতরাং আমরা এই নামগুলো থেকে দেখতে পাচ্ছি যে বিষয়টি লক্ষণীয়, সেটা হচ্ছে যে আব্দে মানাফের সঙ্গে গিয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার বংশ মিলিত হয়েছে। কাজেই আব্দে মানাফ তিনি কে ছিলেন? তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ ঊর্ধ্বতন পুরুষ। কুসাই ইবনে কেলাব, তাকে বলা হয়ে থাকে তিনি ছিলেন কুরাইশদের একত্রিতকারী ব্যক্তি, আরবের সেই গোত্রভিত্তিক সমাজে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত অবস্থায় থাকা সেই কুরাইশদেরকে একত্রিত করেছিলেন কে, তিনি হচ্ছেন কুসাই ইবনে কেলাব। কুসাই ইবনে কেলাবের সন্তান আব্দে মানাফ। আব্দে মানাফের পুত্র সন্তানদের মধ্যে একজন হচ্ছেন হাশিম এবং অপরজন হচ্ছে আব্দে শামস। হাশিম সেখান থেকে পরবর্তীতে আব্দুল মুত্তালিব, তারপর আবদুল্লাহ, এবং আবদুল্লাহর সন্তান হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হচ্ছে আব্দে মানাফের সন্তানদের একটি ধারা, যেই বংশটি বনু হাশিম নামে পরিচিত হয়েছে। অপরদিকে আব্দে মানাফের আরেকজন সন্তান আব্দে শামসের সন্তান হচ্ছে উমাইয়া। পরবর্তীতে সেই শাখাটি উমাইয়ার নামেই পরিচিত হয়েছে, বানু উমাইয়া। এভাবে মক্কার কুরাইশদের মধ্যে, কাফের নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে বড় যে ছিল বা প্রধান ব্যক্তি ছিল আবু সুফিয়ান, সে ছিল বনু উমাইয়ার সদস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সঙ্গে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার বংশধারা এসে বিভিন্ন দিক থেকে মিলিত হয়েছে। প্রথমত আমরা এটাকে উল্লেখ করলাম যে আব্দে মানাফের সঙ্গে গিয়ে উসমান ইবনে আফফানের বংশধারা মিলিত হয়েছে তার পিতার মাধ্যমে। আরেক দিক থেকে যদি আমরা দেখি, মায়ের দিক থেকে, সেই দিক থেকেও আব্দে মানাফের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সঙ্গে উসমান ইবনে আফফানের যে বংশধারা সেটা একত্রিত হয়েছে, মিলিত হয়েছে। তৃতীয় আরেকটি লিঙ্ক হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার নানির দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহ, তার যমজ বোন ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার নানি। সুতরাং সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপাতো বোনের ছেলে। শুরুতেই বংশ পরিচয় সম্পর্কে এই বিষয়গুলো উল্লেখ করার একটি কারণ হচ্ছে, যেই সমাজের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, আরবের সেই গোত্রভিত্তিক সমাজ, সেই সমাজের পটভূমি এবং পরিস্থিতিগুলোকে বোঝার চেষ্টা করা। কারণ সেই সমাজে সেটা ছিল একটি গোত্রভিত্তিক সমাজ, অনেক ক্ষেত্রেই দেখা যেত যে একটি সম্পূর্ণ গোত্র শুধুমাত্র গোত্রের প্রধান ব্যক্তির আচরণ কি সেটাকে অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করত। সেই প্রধান ব্যক্তি যদি সে ইসলাম গ্রহণ করত, তাহলে সম্পূর্ণ গোত্র ইসলাম গ্রহণ করত, অথবা যদি সেই গোত্রপ্রধান ব্যক্তিটি ইসলামের শত্রুতায় অবতীর্ণ হতো, তাহলে সেই সম্পূর্ণ গোত্রটি ইসলামের বিরোধিতায় এবং শত্রুতায় অবতীর্ণ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আব্দে মানাফের মাধ্যমে কুরাইশদের মূল অংশটি সেই দুটি শাখায় বিভক্ত ছিল। একদিকে ছিল বানু হাশিম, আরেকদিকে ছিল বানু উমাইয়া, এবং তারা ছিল পরস্পর প্রতিদ্বন্দ্বী দুইটি গোত্র। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার পিতা আফফান তিনি জাহিলিয়াতের সময়ই মৃত্যুবরণ করেছিলেন। তার মা আরওয়া তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন। এবারে আমরা যাচ্ছি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার উপনাম বা কুনিয়া সেই বিষয়গুলো দেখার দিকে। জাহিলিয়াতের সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার উপনাম ছিল আবু আমর। পরবর্তীতে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া তাকে বিয়ে করেছিলেন, সেখানে তিনি একটি পুত্র সন্তান লাভ করেছিলেন যার নাম ছিল আবদুল্লাহ। আবদুল্লাহ তিনি শিশু বয়সেই মৃত্যুবরণ করেছিলেন, যখন তার বয়স 6 বছর সেই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। কাজেই পুত্রের সঙ্গে সম্পর্কযুক্ত করে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আরেকটি উপনাম লাভ করেছিলেন এবং সেটা হচ্ছে আবু আবদুল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সবচেয়ে বিখ্যাত যেই নামটি সেটি হচ্ছে জুন নুরাইন, অর্থাৎ দুইটি নূরের অধিকারী, দুইটি আলোর অধিকারী। কেন তাকে এই ধরনের একটি উপাধি বা উপনাম প্রদান করা হয়েছিল, এর পেছনের ঘটনা কী, এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে সহিহ বুখারী তার যে ব্যাখ্যা গ্রন্থ সেখানে বদরুদ্দিন আল আইনি তিনি উল্লেখ করেছেন যে এই প্রশ্ন করা হয়েছিল আল মুহাল্লাব ইবনে আবি সুফরা, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন ওসমানকে বলা হয়ে থাকে যে তিনি জুন নুরাইন বা দুইটি নূরের অধিকারী, দুইটি আলোর অধিকারী। জবাবে তিনি বলেছিলেন যে ইতিহাসে এমন কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের জানা নেই, ওসমান ছাড়া এমন কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের জানা নেই যেই ব্যক্তি কোনো একজন নবীর দুইজন কন্যাকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেছিলেন। সুতরাং আমরা এদিক থেকে দেখতে পাচ্ছি যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি এই বিরল সৌভাগ্য অর্জন করেছেন, যিনি কোনো নবীর দুইজন কন্যাকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই কারণে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে উপাধি প্রদান করা হয়েছিল, তিনি হচ্ছেন জুন নুরাইন বা দুইটি নূরের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া তার মৃত্যুর পর ওসমান ইবনে আফফান তিনি তার আরেকজন মেয়ে উম্মে কুলসুমের স্বামী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এবারে আমরা সংক্ষেপে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার পারিবারিক জীবন সম্পর্কে দেখে নেওয়ার চেষ্টা করব। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন 34 বছর বয়স সেই সময় তিনি ইসলাম কবুল করেছিলেন এবং ইসলামে আসার আগে তিনি অবিবাহিত অবস্থাতেই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর প্রথম স্ত্রী। রুকাইয়া তার মৃত্যু হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপর মেয়ে উম্মে কুলসুম তাকেও ওসমান ইবনে আফফানের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। উম্মে কুলসুম তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। রুকাইয়ার কাছ থেকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একজন পুত্র সন্তান লাভ করেছিলেন যার নাম ছিল আবদুল্লাহ, কিন্তু তিনি 6 বছর বয়সেই মৃত্যুবরণ করেন। কাজেই রুকাইয়া কিংবা উম্মে কুলসুম তাদের কাছ থেকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কোনো সন্তানাদি লাভ করেননি। সব মিলিয়ে আমরা দেখতে পাই সম্পূর্ণ জীবনকালে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মোট 8 জন স্ত্রী গ্রহণ করেছিলেন এবং প্রসঙ্গত উল্লেখ্য যে কোনো অবস্থাতেই একত্রে 4 জনের বেশি স্ত্রী তিনি রাখেননি, কিন্তু সম্পূর্ণ জীবনে তিনি 8টি বিয়ে করেছিলেন। স্ত্রীদের কাছ থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু মোট 9 জন পুত্র সন্তান এবং 7 জন কন্যা সন্তান লাভ করেছিলেন। সর্বশেষ যাকে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছিলেন হিজরতের 28তম বছরে, তার নাম হচ্ছে নাইলা বিনতে ফারাফিসা। এবং যখন আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনাগুলো আলোচনা করব সেই প্রসঙ্গে নাইলা বিনতে ফারাফিসা তার নামটি বিভিন্নবার আমরা দেখতে পাই। নাইলা তিনি পূর্বে একজন খ্রিস্টান ছিলেন, শামে বসবাস করতেন, কিন্তু পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মৃত্যুবরণ করেন, যখন তাকে শহীদ করে দেওয়া হয়, সেই সময়ে তার 4 জন স্ত্রী ছিলেন এবং তারা হচ্ছেন রামলা, নাইলা, উম্মুল বানিন এবং ফাকিতা। এবারে আমরা যাচ্ছি ওসমান রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণ করার সেই মহান ঘটনার দিকে। গত পর্বে আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্বভাব চরিত্র এই বিষয়গুলো সম্পর্কে। তিনি খুবই উন্নত স্বভাব এবং চরিত্রের অধিকারী একজন ব্যক্তি ছিলেন। ফিতরাতগতভাবেই বা মানবীয় সৃষ্টিগত যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, সেই বৈশিষ্ট্যগুলোর কারণেই স্বভাবগতভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু অশোভন বিষয়গুলোকে ঘৃণা করতেন, যেমন মদ পান করা কিংবা জিনা, সমস্ত রকমের অন্যায় অনাচার, মিথ্যাচার, প্রতিবেশীর হক নষ্ট করা, মৃত প্রাণীর মাংস ভক্ষণ করা, এই বিষয়গুলোকে ওসমান রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবেই অপছন্দ করতেন। এই রকম বিষয়গুলোকে যে ব্যক্তি তার ব্যক্তিত্বের কারণে অপছন্দ করেন, তিনি কি কখনো শিরককে পছন্দ করতে পারেন কিংবা কুফরকে পছন্দ করতে পারেন? সেটা কিছুতেই হতে পারে না। যে কারণে আমরা দেখতে পাই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মূর্তি পূজা এই বিষয়গুলোকেও খুবই ঘৃণা করতেন, অপছন্দ করতেন, এবং যখন তার কাছে ইসলামকে পেশ করা হয়েছিল সেই অবস্থায় তিনি খুব সহজেই এবং স্বাভাবিকভাবেই ইসলামকে গ্রহণ করে নিয়েছিলেন, কবুল করে নিয়েছিলেন। সম্পূর্ণ যে প্রেক্ষাপট সেই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে সিরাত লেখকগণ এবং মুহাদ্দিসগণ যে ঘটনাগুলো বর্ণনা করেছেন তার ইসলাম গ্রহণের পটভূমি হিসেবে তার সার অংশ হচ্ছে এরকম। ওসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু একজন তিনি ব্যবসায়ী ছিলেন, সেই সূত্রে তিনি নিয়মিত শাম, ইয়েমেন এবং এই ব্যবসায়ী অঞ্চলগুলো ভ্রমণ করতেন, সফর করতেন। শাম থেকে সফর করে তিনি ফেরত আসছেন, এরকম সময়ে একটি ঘটনা ঘটল। সফরের অবস্থায় তিনি ক্লান্ত ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন, সেই অবস্থায় তিনি শুনতে পেলেন যে একজন ঘোষণাকারী ঘোষণা করছে এবং ঘোষণা করে সে বলছে, ওহে ঘুমন্ত ব্যক্তিরা, তোমরা তাড়াতাড়ি করো, দ্রুত করো, আহমাদ নামের একজন রাসুল সে আত্মপ্রকাশ করেছে মক্কায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা শুনে, এই আওয়াজ শুনে চমকে উঠলেন এবং পরবর্তীতে তিনি তাড়াতাড়ি মক্কায় ফেরত আসলেন। মক্কায় এসে তিনি শুনতে পেলেন যে ঘটনা সত্য, একজন ব্যক্তি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসুল হিসেবে মনোনীত করেছেন এবং তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং মক্কায় এসে ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন তিনি যা শুনে এসেছেন বিষয়টি বাস্তবেই সেই রকম ঘটেছে, এবং শুধু তাই নয়, সেই ব্যক্তির আহ্বানে সাড়া দিয়ে একজন ব্যক্তি ইসলাম কবুল করেছেন এবং তিনি কে? তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জাহিলিয়াতের সময় থেকেই আবু বকর সিদ্দিকের সঙ্গে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার আন্তরিক বন্ধুত্ব এবং সম্পর্ক ছিল। আবু বকর সিদ্দিক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তার উভয়ে ছিলেন দক্ষ সৎ ব্যবসায়ী। আবু বকর সিদ্দিকের সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিয়মিত ওঠা বসা হতো, তারা প্রায়ই একে অপরের বাড়িতে যেতেন, যাতায়াত করতেন। সেই রকম অবস্থায় ওসমান যখন আসলেন, আবু বকর সিদ্দিক তার কাছে আসলেন এবং তার সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন। আবু বকর সিদ্দিক ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দিকে উৎসাহিত করে বলছিলেন, হে ওসমান, দুর্ভোগ তোমার জন্য, আফসোস তোমার জন্য, আল্লাহর কসম, তুমি তো একজন দৃঢ় ব্যক্তি, তোমার কাছে সত্য পরিষ্কার এবং মিথ্যাও পরিষ্কার। এই যে লোকেরা যারা মূর্তির পূজা করছে, এই মূর্তিগুলো কি পাথরের নয়? এদের কি কোনো বোধশক্তি আছে? এরা তো মৃত বস্তু। এই মৃত পাথরের জড়বস্তুগুলো, এগুলো কি কখনো কারো কোনো ক্ষতি করতে পারে কিংবা কোনো উপকার করতে পারে? জবাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহর কসম, আপনি যা বলেছেন তারা ঠিক সেই রকমই, অর্থাৎ এরা কখনোই কারো ক্ষতি কিংবা উপকার করতে পারে না, এরা হচ্ছে কিছু মৃত জড় পদার্থ মাত্র। সেই রকম অবস্থায় ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সেই পথ অতিক্রম করে যাচ্ছিলেন এবং সেখানে দেখলেন যে আবু বকর এবং ওসমান তারা এরকম একটি আলোচনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে এসেছিলেন, আবু বকর সিদ্দিক ওসমানকে সেই দিকে নিয়ে আসলেন। আবু বকর বললেন, ইনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনোনীত করেছেন তার রাসূল হিসেবে সমস্ত সৃষ্টিকুলের উদ্দেশ্যে। আবু বকর বললেন, কাজেই তুমি কি তার কাছে যাবে এবং তার কথা শুনবে? ওসমান বললেন, হ্যাঁ। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে ওসমান, জান্নাতের প্রবেশকে তুমি কবুল করে নাও, জান্নাতের দিকে তোমাকে ডাকা হচ্ছে, সেই ডাকে তুমি সাড়া দাও, সেটাকে কবুল করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি বিশেষভাবে তোমাদের কাছে, অর্থাৎ কুরাইশদের কাছে এবং সাধারণভাবে সমস্ত সৃষ্টিকুলের কাছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল। এতটুকু বলার পর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি এই কথার সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করে নিলেন। এভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হয়ে গেলেন পুরুষদের মধ্যে চতুর্থ ইসলাম কবুলকারী ব্যক্তি। আবু বকর সিদ্দিক, আলী রাদিয়াল্লাহু আনহু এবং জায়েদ ইবনে হারিসা তাদের পর চতুর্থ ব্যক্তি হিসেবে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার বয়স ছিল মাত্র 34 বছর। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনা থেকে আমাদের জন্য দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে এবং সেই দুটি পয়েন্টে আমরা কিছু সময় আলোচনা করব। প্রথম পয়েন্ট যা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ভালো কাজে দেরি করেননি, উপস্থিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ইসলামকে কবুল করে নিয়েছেন। বাংলাতেও আমরা একটি কথা প্রায়শই শুনতে পাই এবং আমরা আমাদের দৈনন্দিন কথায় প্রায়ই ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কি, যে ভালো কাজে দেরি করতে নেই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সঙ্গে ইসলাম সম্পূর্ণভাবে মিলে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একজন অভিজাত ব্যক্তি ছিলেন, সম্মানিত মানুষ ছিলেন, যেই কাজগুলোর মাধ্যমে মানুষের সম্মান নষ্ট হয়, সেই রকম সকল কাজ থেকে তিনি দূরে থাকতেন, অনর্থক কাজ থেকে তিনি দূরে থাকতেন। তার মধ্যে থাকা এরকম উত্তম গুণাবলীর কারণে, এই উত্তম বৈশিষ্ট্যগুলোর কারণে তিনি ফিতরাতগতভাবে খুব সহজেই ইসলামকে সত্য দিন হিসেবে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন এবং সেটাকে কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, দেরি করেননি, বিলম্ব করেননি। অপরদিকে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও সেটাকে গ্রহণ করতে বিলম্ব করা, দেরি করা, এটা হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয় এবং দুর্বল মানসিক শক্তি বা নৈতিক শক্তির প্রমাণ, এবং ফলাফলের দিক থেকে এই দেরি করা পরবর্তী জীবনে আফসোসের কারণ হয়ে যায়। এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা উল্লেখ করছি, মক্কা বিজয়ের পরের ঘটনা। মক্কা বিজয়ের পরে দেখা গেল একজন ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, সে তার বাড়ির আঙিনাতে বসে কান্নাকাটি করছে। তার ছেলেরা এসে তাকে প্রশ্ন করলো, হে আমাদের আব্বাজান, আপনি কেন কান্নাকাটি করছেন? তো সেই বয়স্ক ব্যক্তি সে বলছিল যে, হে আমার সন্তান, আমার তো কান্নার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ সে উল্লেখ করে বলছিল যে, মুসলিম হতে, ইসলাম কবুল করতে আমার এত সময় লাগলো। মক্কা বিজয়ের পরে সেই ব্যক্তি তিনি ইসলাম গ্রহণ করছিলেন এবং প্রায় 20 বছর পরে তিনি ইসলাম কবুল করেছেন। সেই আফসোসের কারণে বাড়ির আঙিনাতে বসে তিনি কান্নাকাটি করছিলেন এবং তিনি বলছিলেন যে, এই দেরি করার কারণে কত ভালো কাজের সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল, যেই কাজগুলো সারা দুনিয়াভর স্বর্ণের থেকেও উত্তম ছিল। সেই ব্যক্তি কে ছিলেন? তিনি ছিলেন হাকিম ইবনে হিজাম, যার ফুপু ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাকিম ইবনে হিজাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও তার ওঠা বসা ছিল, যেহেতু তার ফুপু ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়সে হাকিম ইবনে হিজাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 5 বছরের বড় ছিলেন। তার সামনে মক্কার সেই শুরুর সময়েই ইসলাম পেশ করা হয়েছিল, কিন্তু হাকিম ইবনে হিজাম তিনি ইসলাম গ্রহণ করতে বিলম্ব করেছেন, দেরি করেছেন, এমনকি বিভিন্ন সময়ে ইসলামের শত্রুদের মধ্যেও সামিল হয়েছেন। এভাবে দেরি করতে করতে এক এক করে 20 বছর অতিক্রম হয়ে গেল। শেষ পর্যন্ত মক্কা বিজয়ের পরে তিনি ইসলাম কবুল করেছেন এবং সেই সময় বাড়ির আঙিনায় বসে তিনি কান্নাকাটি করছিলেন এবং আফসোস করছিলেন যে, কত ভালো কাজের সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল, আমি কত দেরি করলাম ইসলাম কবুল করতে। অপরদিকে এখানে আমাদের সামনে যে দৃষ্টান্ত পেশ করা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু দৃষ্টান্ত, তার সামনে যখনই আবু বকর সিদ্দিক ইসলাম পেশ করেছেন, তিনি বিন্দুমাত্র বিলম্ব না করে সাড়া দিয়েছেন, যেটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতা এবং উচ্চ নৈতিক শক্তির একটি প্রমাণ আমাদের সামনে পেশ করে। আরেকটি বিষয় আমরা এখানে উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে ঘটনার প্রেক্ষিতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করেছিলেন, অর্থাৎ বিভিন্ন দিক থেকে আলামত প্রকাশ পাচ্ছিল যে শেষ রাসুল তিনি চলে এসেছেন, সেই সময়টি চলে এসেছে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কেও অনুরূপ আরেকটি ঘটনা রয়েছে। তালহা তিনিও একটি ব্যবসার কাজে বাসরা সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে একজন খ্রিস্টান পাদ্রির একটি ঘোষণা তিনি শুনে এসেছিলেন। সেই খ্রিস্টান পুরোহিত তিনি বাজারে লোকেদের মধ্যে ঘোষণা করে জানতে চাচ্ছিলেন যে, ওহে লোকেরা, তোমাদের মধ্যে কি মক্কার কোনো লোক আছে? তালহা বলছেন যে, আমি কাছে ছিলাম, দ্রুত তার কাছে গেলাম এবং বললাম যে, আমি তো মক্কার লোক। সেই ব্যক্তি আমার কাছে জানতে চাইলেন, তোমাদের মধ্যে কি আহমাদ আত্মপ্রকাশ করেছেন? আমি বললাম, আহমাদ? কোন আহমাদ? তিনি বললেন, আবদুল্লার পুত্র, আব্দুল মুত্তালিবের পুত্র। সেই পুরোহিত বলছিলেন, যেই মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটাই হচ্ছে সেই মাস এবং তিনিই হবেন শেষ নবী। তিনি মক্কায় আত্মপ্রকাশ করবেন এবং এরপর যেদিকে হিজরত করবেন সেটা হচ্ছে খেজুর বাগান বিশিষ্ট একটি ভূমি, যেখানে রয়েছে কালো পাথর, অর্থাৎ মদিনার কথা তিনি বলছিলেন। সেই পুরোহিত তালহাকে বলছিলেন, হে যুবক, তোমার তো উচিত খুব দ্রুত তার কাছে ছুটে যাওয়া। তালহা বলছিলেন যে, সেই কথাগুলো আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করলো। আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম এবং দ্রুত বাড়িতে চলে আসলাম। মক্কায় এসেই তিনি তার পরিবারের কাছে জিজ্ঞাসা করছিলেন যে, মক্কায় কি এই কয়েকদিনে নতুন কোনো ঘটনা ঘটেছে? তারা বলল, হ্যাঁ, ঘটেছে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তিনি নিজেকে নবী বলে দাবি করেছেন এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার সেই ডাকে সাড়া দিয়ে তার অনুসারী হয়েছে। সুতরাং এই ঘটনাতেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকে বিভিন্ন মাধ্যমে, যেমন এখানে সেই খ্রিস্টান পুরোহিত সে বলছিল যে শেষ নবী তিনি চলে আসবেন, তার যে লক্ষণগুলো সেগুলো প্রকাশিত হয়েছে, মক্কায় চলে আসবেন তিনি। সেই সংবাদ পেয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কায় চলে আসেন এবং আবু বকর সিদ্দিকের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি ইসলাম কবুল করেন। আরও একটি বর্ণনায় গত আলোচনায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জীবনী আলোচনা করতে গিয়ে আমরা উল্লেখ করেছিলাম, সেখানে বিষয় ছিল এরকম যে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বিচক্ষণতা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে, কোনো একজন ব্যক্তির চেহারা দেখেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন কিছু বলে দিতে পারতেন। তো সেখানে একজন ব্যক্তি ওমরকে অতিক্রম করে যাচ্ছিলেন। ওমর বলছিলেন যে, সেই ব্যক্তি হয়তোবা পূর্বে কোনো এক সময় কাহিন বা যারা গণক ছিল সেই রকম ছিল। তো সেই ব্যক্তিকে নিয়ে আসার পর ওমর তার কাছে জানতে চেয়েছিলেন যে তুমি তুমি যে বিষয়গুলো চর্চা করতে সেগুলোর মাধ্যমে জিনদের কাছ থেকে সবচেয়ে আশ্চর্য কী শুনেছ তার কিছু ঘটনা আমাদেরকে শোনাও। বুখারিতে সম্পূর্ণ হাদিসটি এসেছে। সেখানে সেই ব্যক্তি ওমর ইতলানহকে বলছিল, আমরুন নাজি রাজিউলুন ফাসি ইয়াকুলুলা ইলাহা ইল্লাল্লাহ, একটি সাধারণ এবং কল্যাণময় ব্যাপার অতি শীঘ্রই প্রকাশ পাবে। একজন বাগ্মী ব্যক্তি তিনি আত্মপ্রকাশ করবেন এবং তিনি ঘোষণা করতে শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। সুতরাং বিভিন্ন দিকে বিভিন্ন মাধ্যমে এই সংবাদ এবং এই তথ্যগুলো প্রকাশিত হচ্ছিল, প্রচার হচ্ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে এসেছেন। এবং সেই রকম একটি আলামত দেখেই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তীতে ইসলাম কবুল করে নিয়েছিলেন। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় পয়েন্টের দিকে, এবং এই পয়েন্টটি আমরা আলোচনা করছি ওসমান রাদিয়াল্লাহু আনহু তার বয়সকে সামনে রেখে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলাম কবুল করেছেন তখন তার বয়স কত ছিল? তার বয়স ছিল 34 বছর। সুতরাং তিনি একজন যুবক বয়সী ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাদেরকে একটি হাদিসে জানিয়েছেন, তিনি বলেছেন, নুসিরতু বিশাবাব ও মুনিয়তু বিশুয়ুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে আমি যুবকদের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত হয়েছি এবং এক শ্রেণীর বৃদ্ধ ব্যক্তি তাদের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছি। এই হাদিসকে সামনে রেখে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সময়ে যারা সাহাবি ছিলেন তাদের বয়সের দিকে তাকাই তাহলে আমরা আশ্চর্যজনক এক বাস্তবতা দেখতে পাই। একেবারে শুরুর দিকে প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছিলেন সেই সাহাবিদের গড় বয়স কত ছিল? এটা ছিল 30-এর থেকেও কম। প্রথম দিকে ইসলাম কবুলকারী সাহাবিদের গড় বয়স 30-এর কম ছিল। অপরদিকে যারা বিরোধিতা করতে শুরু করেছিল সমাজের সেই নেতা সর্দার পর্যায়ের ব্যক্তিরা তারা সকলেই ছিল বয়স্ক বৃদ্ধ ব্যক্তি। যেমন আমরা দেখতে পাই বদর যুদ্ধের পর সাহাবিদের কেউ কেউ তারা একে অপরের সঙ্গে বলাবলি করে বলছিলেন যে আমরা তো কতগুলো বুড়ো উঠকে জবাই করে আসলাম যাদের কিনা বয়সের ভারে গলা নিচের দিকে নেমে আসছিল সেই উটের মতো। কাজেই যারা সাহায্য করছিলেন ইসলামের কাজে, ইসলামের দাওয়াতে, ইসলামকে কবুল করে নেওয়াতে তারা ছিলেন সকলেই যুবক, এবং যারা বিরোধিতা করছিলেন তারা ছিল বৃদ্ধ ব্যক্তি। একই রকম বাস্তবতা আমরা অতীতের ঘটনাগুলো থেকেও দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফের সেই ঘটনা সূরা কাহাফে আলোচনা করেছেন এবং তাদের সম্পর্কে বর্ণনা করে বলেছিলেন তারা হচ্ছে কয়েকজন যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ইমান এনেছিল এবং আমি তাদের সৎ পথে চলার যে শক্তি সেটাকে আরও বাড়িয়ে দিয়েছিলাম। সুতরাং যুগে যুগে সত্যকে গ্রহণ করে নেওয়ার জন্য সমাজের প্রচলিত মিথ্যার যেই স্রোত সেই স্রোতের বিরুদ্ধে গিয়েও সত্যকে কবুল করে নেওয়ার জন্য যেই নৈতিক বা মানসিক শক্তি প্রয়োজন সেটা তরুণদের মধ্যে থাকে। তাদের মধ্যে সেই নৈতিক শক্তি থাকে এবং তারা সত্যকে গ্রহণ করতে পিছপা হয় না। যুগে যুগে যেখানেই সত্য এসেছে তরুণদের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই বিষয়টিকে যৌক্তিকভাবে চিন্তা করলেও আমরা সহজে বুঝতে পারি যারা বয়স্ক বৃদ্ধ ব্যক্তি তারা সমস্ত রকমের পরিবর্তনে অনভ্যস্ত, তারা পরিবর্তন চায় না। কারণ এই বয়স্ক ব্যক্তিরা যখন তারা তরুণ বয়সে ছিল সেই সময়ে তারা কী অবস্থায় ছিল? যদি সেই তরুণ বয়সে আজকের যারা বয়স্ক ব্যক্তি তারা সক্রিয় থাকতেন তাহলে সমাজের অবস্থাকে তারা পরিবর্তন করতে পারতেন, কিন্তু সেই তরুণ সময় থেকে তারা নিষ্ক্রিয়তাকে অবলম্বন করে এসেছেন। এভাবে এই প্রচলিত যে নষ্ট সমাজ ব্যবস্থা সেখানে যে যেভাবে পেরেছেন নিজের একটি জায়গা করে নিয়েছেন, দিনের পর দিন সমস্ত রকমের অন্যায় দেখেও তারা সেগুলোর বিরুদ্ধে নিষ্ক্রিয় থেকেছেন, এভাবে তাদের যে মানবিক অনুভূতিগুলো সেগুলোকে তারা নষ্ট করে ফেলেছেন। ফলে আজকের এই বৃদ্ধ ব্যক্তি তাদের মধ্যে কোনো অন্যায় দেখেও কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, যত রকমের অন্যায়ই ঘটুক না কেন তারা বলে থাকেন যে এ আর এমন কি, অনেক কিছুই তো আমরা দেখে এসেছি। অপরদিকে পৃথিবীর ইতিহাসে যে কোনো সমাজ ব্যবস্থা এমনকি অমুসলিম সমাজের দিকেও যদি তাদের পরিবর্তনের ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই সেগুলো এসেছে তরুণদের ত্যাগ এবং অবদানের মাধ্যমে। যদিও অমুসলিমদের যে দৃষ্টান্ত সেটা কোনো গ্রহণযোগ্য উদাহরণ নয়, কিন্তু এরপরেও পরিবর্তনের এই চিত্র এই বাস্তবতা তাদের সমাজেও আমরা দেখতে পাই। পরিবর্তন সবসময় আসে তরুণদের হাত ধরে। প্রথম দিকে ইসলাম গ্রহণকারী সাহাবিদের বয়স আমরা বলেছি সেটা ছিল গড় বয়স ছিল 30-এর নিচে। আবু বকর সিদ্দিক তিনি ছিলেন প্রথম দিকে সাহাবিদের মধ্যে সবচেয়ে সিনিয়র ব্যক্তি, অথচ তার বয়স ছিল মাত্র 38 বছর। এবং নবুয়তের ষষ্ঠ বছরে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করার আগ পর্যন্ত আবু বকর সিদ্দিক তিনিই ছিলেন পুরুষ সাহাবিদের মধ্যে সবচেয়ে সিনিয়র। আবু বকর সিদ্দিক তার হাতে যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি 34 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা প্রত্যেকেই আবু বকরের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ তার বয়স ছিল 30 বছর যখন তিনি ইসলাম কবুল করেছেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার বয়স ছিল মাত্র 16 বছর। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি ছিলেন 17 বছরের যখন তিনি ইসলাম কবুল করেছেন। তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি 15 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তো ছিলেন সেই সময় একেবারে বালক বয়সী, 8 কিংবা 10। জাফর বিন আবি তালিব তার বয়স ছিল 18 বা 20। আরকাম রাদিয়াল্লাহু আনহু তার বয়স ছিল মাত্র 18। সেই আরকাম রাদিয়াল্লাহু আনহু যার ঘর পরিচিত ছিল দারুল আরকাম নামে, প্রথম 3 বছর পর্যন্ত যার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে একত্রিত হতেন এবং দ্বীনের শিক্ষা তাদেরকে প্রদান করতেন, যেই ঘরে সর্বশেষ ব্যক্তি যিনি ইসলাম কবুল করেছিলেন তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দারুল আরকাম সেই ঘরে সর্বশেষ ব্যক্তি হিসেবে ইসলাম কবুল করেন, সেই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বয়স ছিল 34 বছর বয়স। যায়েদ বিন হারিসা তার বয়স ছিল 20 বছর। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বলতে গেলে বলতে হয় বর্তমানের ভাষায় যে তিনিও ছিলেন একজন টিন এজ সাহাবি। আব্দুল ইবনে মাসুদ তিনিও ছিলেন একই রকম বয়সের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে আসমা তিনি ছিলেন 17 বছর বয়সের। আবু উবাইদ আল মুজাররা তার বয়স ছিল 30 যখন তিনি ইসলাম কবুল করেছেন। এবং তুলনামূলকভাবে আমরা দেখতে পাই যে আবু উবাইদা এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু তারাই কিছুটা বেশি বয়সের ছিলেন অন্যান্য সাহাবিদের থেকে। সুতরাং এই কথাগুলো সার কথা হচ্ছে যে সমস্ত সাহাবায়ে কেরাম যারা প্রথম দিকে ইসলাম কবুল করেছেন তারা যুবক বয়সের ছিলেন, তরুণ বয়সের ছিলেন। এই ঘটনার পক্ষে আমরা আরেকটি দৃষ্টান্ত দেখতে পাই। যখন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রথম দল তার আবিসিনিয়াতে হিজরত করে গিয়েছিলেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমর ইবনুল আস তিনি গিয়েছিলেন। আমর ইবনুল আস তিনি সেই সময়ে অমুসলিম ছিলেন, কাফের ছিলেন, এবং নাজ্জাশির দরবারে উপস্থিত হয়ে তিনি যা বলছিলেন তার প্রথম কথাই ছিল এটা। তিনি বলেছিলেন, হে বাদশাহ, আমাদের কিছু নির্বোধ যুবক আপনার কাছে আপনার দেশে পালিয়ে এসেছে। আমর ইবনুল আস সেই যুবকদের কথা বলেছিলেন এবং যেহেতু তিনি সেই সময়ে অমুসলিম ছিলেন কাজেই তিনি তাদেরকে নির্বোধ বলে একটি অপবাদ প্রদান করছিলেন, কিন্তু বাস্তবে তার প্রত্যেকেই ছিলেন বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি, যে কারণে তারা তাদের জীবনের শুরুতেই তাদের যৌবনেই ইসলাম কবুল করে নিয়েছিলেন এবং মহান সৌভাগ্যের অধিকারী তারা হয়েছিলেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনকে, আমাদের যৌবনকে তার ইবাদতে ব্যয় করার তৌফিক প্রদান করেন। আরশের নিচে হাশরের ময়দানে যেই 7 শ্রেণীর মানুষ আশ্রয় লাভ করবেন তাদের মধ্যে 1 শ্রেণী কারা? 1 শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবনকে ব্যয় করেছে আল্লাহ ইবাদতে, যে যুবক তার জীবন এবং যৌবনকে গড়ে তুলেছে তার রবের ইবাদতের মধ্যে। পরবর্তী ঘটনার দিকে আমরা যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন, সেই ঘটনা, বিয়ের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম, তাদেরকে প্রথমে বিয়ে দেওয়া হয়েছিল আবু লাহাবের 2 পুত্র সন্তানের সঙ্গে, উতবা এবং উতাইবার সঙ্গে। কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের ভূমিকার কারণে সূরা লাহাব নাজিল করলেন, যেখানে আবু লাহাবের অন্যায় এবং অশোভন আচরণের সমালোচনা করা হয়েছে এবং সরাসরি তাকে জাহান্নামী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, সেই ঘটনাগুলোর কারণে আবু লাহাব ক্ষিপ্ত হয়ে উঠল এবং আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল তারা সিদ্ধান্ত নিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে নিজেদের বাড়িতে আর রাখবে না। সুতরাং আবু লাহাব তার পুত্রদেরকে নির্দেশ দিল যে মুহাম্মাদের মেয়েদেরকে তোমরা তালাক দিয়ে দাও। এভাবে বিয়ের বাসর হওয়ার আগেই উতবা এবং উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে তালাক প্রদান করল। সুতরাং ফলাফলের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মানের কারণ এবং সেই কাফেরদের জন্য অপমান এবং লাঞ্ছনার কারণ। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকাইয়াকে উসমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং রুকাইয়া এবং উসমান তারা ছিলেন খুবই সুদর্শন একটি দম্পতি, একটি যুগল। একটি বর্ণনায় এসেছে তাদের সম্পর্কে বলা হতো যে তারা ছিলেন সবচেয়ে সুদর্শন দম্পতি। আরেকটি বর্ণনায় এসেছে তাবারানিতে, সেখানে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার তার মেয়ের ঘরে প্রবেশ করলেন, সেই অবস্থায় রুকাইয়া তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর মাথা ধুয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে তার মেয়েকে বললেন, হে আমার মেয়ে, আবু আবদুল্লাহকে উত্তমভাবে যত্ন নাও। আহসিনী ইলা আবি আবদুল্লাহ ফা ইন্নাহু আশবাহু আসহাবি বি খুলুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু আবদুল্লাহকে উত্তমভাবে যত্ন নাও, কারণ আমার সাহাবিদের মধ্যে চরিত্রের দিক থেকে, আখলাকের দিক থেকে সে আমার সবচেয়ে নিকটবর্তী। সুতরাং এই বর্ণনাটির মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক উৎকর্ষতার পক্ষে আরেকটি হাদিস আমরা পাচ্ছি। পরবর্তী ঘটনা, সস্ত্রীক সপরিবারে হিজরত করার ঘটনা, যেটা কিনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর আরেকটি মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, সোয়াহিবাহুম আল্লাহ, আল্লাহ তাদের সাথে থাকুন, অর্থাৎ ওসমান এবং ওসমানের পরিবারের সাথে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না ওসমান আল আউয়ালু মান হাজারা ইলাল্লাহি বি আহলিহি বাদা লুত, কারণ ওসমান হচ্ছেন সেই ব্যক্তি লুতের পরিবারের পর তিনি প্রথম সপরিবারে হিজরত করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সেই হিজরতের ঘটনা, সেই ঘটনা বোঝার জন্য শ্রোতাদের উদ্দেশ্যে এখানে একটি উপমা পেশ করা হচ্ছে। ধরুন কোনো একদিন আপনার কোনো একজন বন্ধু আপনাকে একটি সুন্দর ছবি উপহার দিল, বাধাই করা ছবি, এবং আপনি বাড়িতে গিয়ে আপনার বসার ঘরে সেই ছবিটি দেয়ালে টাঙিয়ে রাখলেন। এবং ছবিটিতে কি আছে, ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি শেষ বিকেলের সূর্য, অস্তগামী সূর্য, এবং সূর্যটি অস্ত যাচ্ছে সমুদ্রের পেছনে, সমুদ্র সৈকত এবং সেখানে একটি অস্তগামী সূর্য, কত সুন্দর এবং চমৎকার একটি দৃশ্য। সেই দৃশ্যের দিকে তাকালেই আমাদের মন প্রশান্ত হয়ে আসে। কিন্তু যদি এটা বলা হয় যে আপনাকে একটি নৌকায় করে কিংবা 1400 বছর আগে যেগুলো জাহাজ ছিল এবং সেগুলো বর্তমান সময়ের অনেকটাই নৌকার থেকে উন্নত মানের নয়, সেই রকম একটি নৌকা কিংবা জাহাজে করে সেই সমুদ্র আপনাকে অতিক্রম করতে হবে, কিংবা আপনাকে বলা হলো এই যে অস্তগামী সূর্য এবং সামনে সমুদ্র যা আপনি দেখছেন, এটা হচ্ছে সেই লোহিত সাগরের ছবি যা কিনা অতিক্রম করে সাহাবা একরাম আবিসিনিয়াতে পাড়ি জমিয়েছিলেন। আবিসিনিয়া অর্থাৎ বর্তমান ইথিওপিয়া, সেখানে তারা হিজরত করেছিলেন। এই তথ্য জানার পর সেই একই ছবি, সেই সৌন্দর্যমণ্ডিত ছবি আপনার কাছে পরিণত হবে একটি ভয়াল দৃশ্যে, কারণ নৌকায় করে জাহাজে করে সেই সমুদ্র আপনাকে পাড়ি দিতে হবে এবং সেই সমুদ্র অতিক্রম করে আপনাকে গিয়ে উপস্থিত হতে হবে সম্পূর্ণ অজানা অচেনা একটি দেশে, আফ্রিকাতে। সেখানে ভাষা ভিন্ন, কালচার ভিন্ন, লোকজনের চলাচল সব কিছু অজানা অচেনা, সম্পূর্ণ এক ভিন্ন পরিবেশ, এবং সেখানে গিয়ে শরণার্থী হিসেবে, আশ্রিত হিসেবে আপনাকে থাকতে হবে। কোনো দিক থেকেই এটি সহজ কোনো বিষয় ছিল না, এবং এইরকম কঠিন পরীক্ষার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তার সত্যনিষ্ঠ বান্দাদের ইমানকে পরীক্ষা করে নিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলাম কবুল করেছিলেন, তিনি একটি অভিজাত পরিবারের সদস্য হওয়ার পরেও তার উপরে নানা রকমের জুলুম নির্যাতন করা হচ্ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাচা আল হাকাম ইবনে আবুল আস ইবনে উমাইয়া, তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রশি দিয়ে বেঁধে রাখতেন এবং তার উপরে মারধর করতেন, প্রহার করতেন এবং জোর করে স্বীকারোক্তি আদায় করতে চাইতেন। কি ছিল সেই স্বীকারোক্তি? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রহার করা হতো এবং তাকে বলতে বাধ্য করা হতো, তাকে বলা হতো, তুমি কি তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করে একটি নতুন ধর্ম গ্রহণ করে নেবে? তাকে প্রহার করা হতো এবং বলা হতো, যতক্ষণ না পর্যন্ত তুমি সেই নতুন ধর্মকে বর্জন করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে রেহাই দেওয়া হবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই কঠিন পরীক্ষার সময়ে ভেঙে পড়েননি, বরং তিনি দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন এবং তিনি বলতেন, আল্লাহর কসম করে বলছি, আমি কিছুতেই এই দিনকে ত্যাগ করব না। শেষ পর্যন্ত দেখা গেল যে ব্যক্তি অত্যাচারকারী নির্যাতনকারী ব্যক্তি ছিল আল হাকাম, সেই নিজেই হতাশ হয়ে যায় এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সে ছেড়ে দিতে বাধ্য হয়। সুতরাং এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি, যখনই কোনো ব্যক্তির উপরে জুলুম অত্যাচার আসে, সেই অবস্থায় সে যদি দৃঢ় থাকতে পারে, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তির একটি ব্যবস্থা করে দেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি দীনের উপরে দৃঢ় থাকার মাধ্যমে সেই জুলুম নির্যাতনকে মোকাবেলা করেছিলেন। একজন ইমানদার ব্যক্তি তার ইমানের মাধ্যমে তার অন্তরে যে প্রশান্তি লাভ করেন, সেই প্রশান্তির বিনিময়ে তার দেহের উপরে যতই অত্যাচার চালানো হোক না কেন, সেগুলো নগণ্য এবং তুচ্ছ। ইমানের শক্তির মাধ্যমেই তার সমস্ত দৈহিক অত্যাচার এবং নির্যাতনের ভয়, ভীতি এবং বাধাকে অতিক্রম করে থাকেন। নবুয়াতের চতুর্থ বছর, যেই বছরে ইসলাম গোপন দাওয়াত থেকে প্রকাশ্য দাওয়াতে চলে আসলো এবং বিপরীতে কাফিররাও তাদের জুলুম অত্যাচারের মাত্রাকে বহুগুণে বৃদ্ধি করে দিল, জুলুম অত্যাচার চরম আকার ধারণ করলো, সেই রকম একটি পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চিন্তা করছিলেন যে কীভাবে তিনি মুসলিমদেরকে রক্ষা করবেন, এবং সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে অনুমতি প্রদান করলেন হিজরত করার জন্য। তারা হিজরত করলেন, তারা নৌকায় করে জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে আবিসিনিয়া অর্থাৎ ইথিওপিয়াতে গিয়ে হিজরত করলেন। আবিসিনিয়াতে দুইবার হিজরত করা হয়েছিল, একটি নবুয়াতের পঞ্চম বছর এবং আরেকটি হচ্ছে ষষ্ঠ বছরে। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে মানতে গিয়ে কোথাও নির্যাতিত হলে কিংবা বাধার সম্মুখীন হলে সেই জমিন ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া, যেখানে গেলে নিজের দিন সুরক্ষিত থাকবে, ইমান সুরক্ষিত থাকবে, সেই রকম বিষয়ই হচ্ছে হিজরত। সেই হিজরতের যে উচ্চ মর্যাদা, সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون جرا নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরত করেছে, আল্লাহর জন্য নিজেদের ঘর ছেড়েছে, গৃহত্যাগ করেছে, আল্লাহ বলছেন আমি অবশ্যই তাদেরকে এই দুনিয়াতেই উত্তম আবাস প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন এবং পরকালের যে পুরস্কার সেটা তো আরও বেশি। হায় আফসোস যদি তারা এই বিষয়গুলো বুঝতে পারত। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন এটা খুবই প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা হিজরতের উচ্চ মর্যাদা সম্পর্কে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমর ইবনে আসকে বলেছিলেন যে হে আমর, তুমি কি জানো না যে তিনটি বিষয় মানুষের অতীত সমস্ত গুনাহগুলোকে মুছে দেয়। প্রথমত ইসলাম কবুল করা, এরপর হিজরত, হিজরত একজন ব্যক্তির সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়, এবং কবুল হজ, সেটাও একজন ব্যক্তির সমস্ত অতীত গুনাহগুলোকে মুছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাই, আবু দাউদে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তওবার দরজা বন্ধ না হওয়া পর্যন্ত হিজরত বন্ধ হবে না, আর যতক্ষণ না পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে ততক্ষণ পর্যন্ত তওবার দরজাও বন্ধ হবে না। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হওয়া এটি কিয়ামতের বড় দশটি আলামতের একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত সেই আলামত প্রকাশ না পাবে তার আগ পর্যন্ত হিজরত চালু থাকবে। আবিসিনিয়াতে প্রথমবার যারা হিজরত করেছিলেন সেখানে সদস্য সংখ্যা ছিলেন মাত্র 16 জন। তাদের মধ্যে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী রুকাইয়া। মাত্র 16 জন হলেও তারা ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সেই ব্যক্তিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন আমরা দেখতে পাই যে মক্কায় বিশিষ্ট ব্যক্তি আবু সুফিয়ান, কাফেরদের যে প্রধান ব্যক্তি ছিল, কাফেরদের নেতা আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, তিনি ইসলাম কবুল করেছিলেন। তিনি সেই 16 জন সদস্যের অন্তর্ভুক্ত ছিলেন। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া এবং তার স্বামী ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই জাফর বিন আবি তালিব, তার পরিবার, তারাও ছিলেন সেই 16 জন সদস্যের অন্তর্ভুক্ত। এই ব্যক্তিদের মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পাই উম্মে হাবিবা, যিনি কিনা আবু সুফিয়ানের মেয়ে, তিনি নির্যাতিতা ছিলেন না, যেহেতু তিনি কাফেরদের সর্দার আবু সুফিয়ানের মেয়ে, কাজেই তাকে নির্যাতন করার মতো কেউ ছিল না। কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন আবিসিনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইথিওপিয়াতে বা আবিসিনিয়াতে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে একটি রিজার্ভ ফোর্সকে সংরক্ষিত রাখছিলেন। এবং পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাই যে সপ্তম হিজরিতে খাইবার বিজয় না হওয়া পর্যন্ত সাহাবিদের একটি দল তারা আবিসিনিয়াতেই বসবাস করছিলেন, এবং সেখানে তারা যে যার মতো এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে এভাবে বসবাস করছিলেন না, বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন না, বরং তারা ছিলেন সঙ্গবদ্ধ অবস্থায়, জামাতবদ্ধ অবস্থায়। প্রথম আবিসিনিয়াতে যারা হিজরত করেছিলেন তাদের নেতা ছিলেন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যখন নাজ্জাশির দরবারে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ, অভিযোগ এগুলো পেশ করা হচ্ছিল সেই অবস্থাতেও তারা খুবই সঙ্গবদ্ধ ছিলেন, এবং তাদের পক্ষে যিনি বক্তব্য পেশ করছিলেন তিনি হচ্ছেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম আবিসিনিয়াতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হিজরতের সেই ঘটনাতে আমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে যে তারা কেন হিজরত করলেন। সাধারণ দৃষ্টিতে মনে হয় যে যেন শারীরিক জুলুম, নির্যাতন, এই বিষয়গুলো থেকে বাঁচার জন্যই একটি পথ হচ্ছে হিজরত, এবং সেই উদ্দেশ্যে তারা সেখানে গিয়ে নিজেদেরকে আত্মরক্ষা করলেন। কিন্তু বাস্তবে এর থেকেও বড় উদ্দেশ্য এবং বড় শিক্ষা সেখানে আমাদের জন্য লুকিয়ে রয়েছে। শারীরিক জুলুম, নির্যাতনের থেকেও বড় উদ্দেশ্য ছিল নিজেদের ঈমানকে এবং দ্বীনকে সুরক্ষিত রাখা। এই বিষয়টি কিভাবে তার একটি বর্ণনা আমরা হাদিস থেকেই দেখতে পাই। খাইবার বিজয় হওয়ার পর সেই সপ্তম হিজরিতে যখন কিনা আবিসিনিয়াতে রয়ে যাওয়া অবশিষ্ট যারা ছিলেন সবাই ফিরে আসলেন, মদিনাতে চলে আসলেন, সেই অবস্থায় সেই সময়কার একটি ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তিনি আসলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তার স্ত্রী আসমা বিনতে উমাইস তার কাছে। সেই অবস্থায় ওমর তাকে বলছিলেন হিজরতের ব্যাপারে আমরা তোমাদের থেকে এগিয়ে। ওমর বলছিলেন তোমাদের থেকে আমরাই আল্লাহ রাসুলের নৈকট্যের অধিক হকদার। এ কথা শুনে আসমা তিনি অসন্তুষ্ট হলেন এবং তিনি বললেন হে ওমর, তুমি যা বলেছো সেটা কখনোই সঠিক নয়, কখনোই সঠিক হতে পারে না। তিনি বলছেন আল্লাহর কসম, তোমরা ছিলে আল্লাহ রাসুলের সাহচর্যে, আল্লাহ রাসুল তোমাদের ক্ষুধার্তদেরকে আহার প্রদান করেছেন, তোমাদের জ্ঞানহীনদেরকে জ্ঞানের আলো প্রদান করেছেন, আর আমরা ছিলাম আবিসিনিয়াতে প্রবাসে প্রতিকূল পরিবেশে, এবং এটা ছিল কেবলমাত্র আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির জন্যই। আসমা তিনি আরও বলেছিলেন যে সেই প্রবাসে, সেই বিদেশ ভূমিতে থাকা অবস্থাতে আমরা সবসময় ভয়ভীতি এবং বিপদ আপদ, এরকম আতঙ্কের মধ্যে আমরা থাকতাম। ওয়া নাহনু কুন্না নুজা ওয়া নুখাফু, শেষ পর্যন্ত আসমা তিনি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা শুনে বললেন, লাইসা বি আহাক্কা বি মিনকুম, আমার প্রতি তোমাদের থেকে তাদের হক বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কারণ তার এবং তার সাথীদের জন্য, অর্থাৎ যারা শুধুমাত্র মদিনাতে হিজরত করেছে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের জন্য রয়েছে কেবল একটি হিজরত, আর তোমরা অর্থাৎ নৌকায় আরোহণকারীরা তাদের জন্য রয়েছে দুইটি হিজরত। আসমা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, অর্থাৎ সেই নৌকায় করে যারা আবিসিনিয়াতে গিয়েছিলেন সেখান থেকে পরবর্তীতে আবার মদিনায় হিজরত করেছেন, তাদের সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের জন্য রয়েছে দুইটি হিজরত এবং বলেছেন লাইসা বি হাক্কা বি মিনকুম, আমার প্রতি তোমাদের থেকে তার হক বেশি নয়, সেই খবরটি তাদের জন্য ছিল একটি বিরাট সুসংবাদ। আসমা বলছেন যে এই কথার থেকে অধিকতর আনন্দদায়ক এবং বৈশিষ্ট্যমণ্ডিত কোনো বিষয় এই দুনিয়াতে তাদের কাছে অন্য কিছু ছিল না। এখানে লক্ষণীয় বিষয়, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সেই উক্তি তিনি বলেছেন যে সেই ভূমিতে, প্রবাস ভূমিতে আমরা থাকতাম ভয়ভীতি এবং আতঙ্কের মধ্যে। স্মরণ করা যেতে পারে প্রথমবার যখন তারা আবিসিনিয়াতে হিজরত করে গিয়েছিলেন সেই অবস্থায় কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমর ইবনুল আস তিনি নাদ্দাশির দরবারে গিয়ে নানা রকম অভিযোগ অপবাদ পেশ করছিলেন এবং চেষ্টা করছিলেন যে তাদেরকে সেই অবস্থা থেকে, সেই ভূমি থেকে আবার মক্কায় ফিরিয়ে আনবেন। কাজেই আবিসিনিয়াতে গিয়ে বসবাস করা, একটি প্রবাস ভূমিতে গিয়ে থাকা, সেটা কোনো অবস্থাতেই তাদের জন্য আরামায়েশের কোনো বিষয় ছিল না। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন দিনকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে, দুদম অত্যাচার থেকে বাঁচার চেয়ে নিজেদের ইমানকে, দিনকে এবং মুসলিমদের একটি অংশকে সুরক্ষিত রাখাই ছিল সেখানকার মূল উদ্দেশ্য। এই প্রসঙ্গে শাইখ আসাল্লাবি তিনি আলোচনা করে যা উল্লেখ করেছেন তার সারাংশ আমরা উল্লেখ করছি। তিনি বলেছেন যে মুসলিমদের একটি দলকে হাবাসা বা আবিসিনিয়াতে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল যুগের মুসলিম নেতৃত্বকে একটি শিক্ষা শিখিয়েছেন এবং সেটা হচ্ছে যে কীভাবে দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনা গ্রহণ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি একটি সুরক্ষিত ভূমি সন্ধান করছিলেন যেখানে কিনা তিনি ইসলামের দায়ীদেরকে সুরক্ষিত রাখবেন এবং ইসলামকে সুরক্ষিত রাখবেন। যদি এমন ঘটত যে মক্কায় কাফের আক্রমণ করে অবশিষ্ট যে দুর্বল মুসলিম ছিল তাদেরকে নিশ্চিহ্ন করে দিত, অর্থাৎ ইসলামের মূল কেন্দ্রে আক্রমণ বিপদ আপদ যদি আসত, সেই অবস্থায় ওই রিজার্ভ ব্যক্তিরা তারা কাজ করতেন। এবং এরপর তিনি একটি উক্তি উল্লেখ করেছেন যে মুসলিমদের একটি অংশকে এভাবে সুরক্ষিত রাখা এর গুরুত্ব কত বেশি সেই প্রসঙ্গে। তিনি বলেছেন যে একজন মুসলিম যার ভেতরে ইমান আছে, তাওহিদ আছে, সে সমস্ত দুনিয়া ভর বে ইমান মানুষদের থেকে মূল্যবান এবং দামি, এবং দামি জিনিসকে সুরক্ষিত রাখতে হয়, সংরক্ষণ করতে হয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তীতে কখন ফিরে এসেছিলেন? মধ্যবর্তী সময়ে আমরা দেখতে পাই একটি গুজব রটে গিয়েছিল যে মক্কায় যারা রয়েছেন তারা সবাই মুসলিম হয়ে গিয়েছে। এরকম একটি গুজবের প্রেক্ষিতে প্রথমবার যারা আবিসিনিয়াতে হিজরত করেছিলেন তাদের একটি অংশ মক্কায় ফেরত এসেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ফেরত এসেছিলেন এবং ইবনে হিশাম তিনি উল্লেখ করেছেন যে প্রথম হিজরতের পর গুজবের ঘটনায় যারা ফেরত আসেন তাদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং মক্কায় ফেরত আসা ব্যক্তিরা তারা বিভিন্ন ব্যক্তিদের দেওয়া নিরাপত্তার অধীনে মক্কায় বসবাস করছিলেন। সেখান থেকে পরবর্তীতে আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করেছেন। কাজেই তিনি একদিকে আবিসিনিয়া আরেকদিকে মদিনা দুইটি হিজরত করার সৌভাগ্য অর্জন করেছেন, যে কারণে তাকে বলা হয়ে থাকে জুল হিজরাতাইন বা দুইবার হিজরতকারী ব্যক্তি। এবারে আমরা চলে যাচ্ছি মদিনার বিভিন্ন ঘটনা সেই দিকে। মদিনার ঘটনাগুলোকে দুই ভাগে বিভক্ত করে আমরা উল্লেখ করতে যাচ্ছি, প্রথমে মদিনার নাগরিক জীবনের বিভিন্ন ঘটনা এবং পরবর্তীতে জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট সেই ঘটনাগুলো। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই তার সম্পর্কে বর্ণনা করে বলেছেন যে তিনি মদিনাতে কীভাবে থাকতেন এবং কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করার মাধ্যমে নিজেকে গড়ার চেষ্টা করতেন। ওসমান বলছেন যে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি উচ্চ এবং সুমহান, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সত্য সহকারে এবং তার কিতাব তার কাছে নাজিল করেছেন। ওসমান বলছেন, আমি ছিলাম সেই সমস্ত ব্যক্তিদের একজন যারা সেই ডাকে, সেই আহ্বানে সাড়া দিয়েছিলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যারা ঈমান এনেছিলেন। আমি সেই সমস্ত ব্যক্তিদের একজন যারা দুইবার হিজরত করেছিলেন। এবং ওসমান বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম এবং সরাসরি আল্লাহ রাসূলের কাছ থেকে আমি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা, গাইডেন্স, এই বিষয়গুলো তিনি লাভ করতেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল